আমি ধন্য হলাম, পূর্ণ হলাম তোমার ভালোবাসা পে। হৃদয় বিনায় সুর বাজে তাই নিত্য তোমায় নিয়ে, হৃদয় বিনায় সুর বাজে তাই নিত্য তোমায় নিয়ে। আমি ধন্য হলাম, পূর্ণ হলাম তোমার ভালোবাসা পে। হৃদয় বিনায় সুর বাজে তাই নিত্য তোমায় নিয়ে, হৃদয় বিনায় সুর বাজে তাই নিত্য তোমায় নিয়ে। নিঃস ছিলাম রিকিত ছিলাম, ছিলাম একা একা, তোমার ছোঁয়ায় বদলে গেল আমার জীবন রেখা। ও নিঃস ছিলাম রিকিত ছিলাম, ছিলাম একা একা, তোমার ছোঁয়ায় বদলে গেল আমার জীবন রেখা। আরো সুখে দাও ভরিয়ে, আরো সুখে দাও ভরিয়ে, জীবন যাবে সুখে ছে। হৃদয় বিনায় সুর বাজে তাই নিত্য তোমায় নিয়ে, হৃদয় বিনায় সুর বাজে তাই নিত্য তোমায় নিয়ে। কে আমাদের কঠিন দিনে তুমি সহায় থেকো, করতাপের কঠিন বেলা তুমি সহায় থেকো। ও কে আমাদের কঠিন দিনে তুমি সহায় থেকো, করতাপের কঠিন বেলা তুমি সহায় থেকো। সারা জীবন এমনি করে, সারা জীবন এমনি করে থেকো আপন হয়ে, হৃদয় বিনায় সুর বাজে তাই নিত্য তোমায় নিয়ে।